πάρω αμόνε, μόνε. Το και ακλέρα χτετσάει κι για ρε κυκαρόνε. Μπαρόνε, αμή το και τα πατάει. Αμή, εχάλε. Beparo a mone, mone, toque a clera, te chai, que ya ni quicarone, varone, a mi toque da patai, oh, a mi, e jale, oh, poro y bejale. ছুটে গিয়েছুই যে যেখানে তুই হয়েছিস আমার, ঘনালে আসার বাঁচা হলে ভার আছে কি করার, ছুটে গিয়েছুই যে যেখানে তুই হয়েছিস আমার, কেন বলতে পারি না সোজা এত শক্ত কি এটা বোঝার, বলে গেলে বেপারো মনে মনে আজ তোর যা খুলে দে, ও আমি এহানে, ও বড়ই বেহানে. আছে মানা বলে দে, বেপারো মনে মনে আর জানলা খুলে দে, ও আমি এহানে, ও বড়ই বেহানে, বেপারো মনে